আকাশ হতে মরুর বুকে নামলো যেন পূর্ণ চাঁদ, সেই আলোতে ধরাতে আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত। আকাশ হতে মরুর বুকে নামলো যেন পূর্ণ চাঁদ, সেই আলোতে ধরাতে আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত। চাঁদের আলো হার মেনে যায় রূপের মাধুরী শুধু চমকায়, চাঁদের আলো হার মেনে যায় রূপের মাধুরী শুধু চমকায়, যারা গো মনে দূষিত ধরায়, যারা গো মনে দূষিত ধরায়, মানবতা ফিরে পেলো আজাদ, আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত। আকাশ হতে মরুর বুকে নামলো যেন পূর্ণ চাঁদ, সেই আলোতে ধরাতে আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত। সাগর নদী ঢেউ খেলে যায় কলো কলো ধ্বনি যায় বলে যায়, সাগর নদী ঢেউ খেলে যায় কলো কলো ধ্বনি যায় বলে যায়, আজকে মোদের দিনটি সুখের, আজকে মোদের দিনটি সুখের, খুঁজে যেন পাই সুরসাদ, আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত। আকাশ হতে মরুর বুকে নামলো যেন পূর্ণ চাঁদ, সেই আলোতে ধরাতে আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত।